الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء وعن معاذ بن جبل قال قال رسول الله صلى الله عليه وسلم لا تشرك بالله وإن قطعت أو فرقت رواه ابن ماجه بإسناد حسن যাবতীয় প্রশংসা আল্লাহ পাকের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ পাক মুসলিম উম্মাকে শুধু নয় বিশ্ব মানবতাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সবসময় বলা যেতে পারে পুরা কোরআন এবং হাদিস এই জন্যই এসেছে আন-নাজা আন-নাজা তোমরা মুক্তিপ্রাপ্ত হও মুক্তিপ্রাপ্ত হও বাহিনী আনান নাদিরুল উরিয়ান আর আমি তোমাদের জন্য নগ্ন ভয় প্রদর্শনকারীর মতো আল্লাহ রসুলের এই বাণীর বিস্তৃত ব্যাখ্যাই হচ্ছে কোরআন এবং হাদিস যাতে মানুষ ইহকালে ক্ষতিগ্রস্ত না হয় এবং পরকালে জাহান্নামে আগুনে পড়ে ধ্বংস না হয়। গত রাতের আগের রাতে এবং গত রাতে পরপর দুই রাত ছিলাম তেরোখাদা উপজেলা এবং তিতুলমারী উপজেলা সম্মেলনে, একটি খুলনা জেলার মধ্যে আর একটি বাগেরহাট জেলার মধ্যে। সাড়ে নয় ঘন্টা জার্নি করে এখান থেকে গেছি, আবার আট ঘন্টা জার্নি করে আজ সকাল আটটায় এখানে পৌঁছেছি। 8 এবং 9 ডিসেম্বর অর্থাৎ আগামীকাল এবং পরশু খান জাহান আলীর বার্ষিক উরুস মুবারক নাউজবিল্লাহ যাক। এইরকম সুযোগে আমার জীবনে কখনো ওখানে যাওয়ার সৌভাগ্য হয়নি বা দুর্ভাগ্য হয়নি যেটাই বলেন। শিরিক কাকে বলে? আমরা সবসময় বলি শিরিক করবেন না, বেদাত করবেন না, তো শিরকের বাস্তব রূপ আপনারা অনেকেই দেখেন যারা আপনারা শিক্ষা সফরে যান, ওই মাজারের গুম্বজগুলো দেখে চলে আসেন। কি যে হয় ওখানে দেখতে গেলে একটু থাকতে হয়, সুযোগ মতো যেতে হয়, ভাগ্যক্রমে আমাদের ভাগ্যে ওটা জুটে গেছে। ছোট্ট ছেলেটি আমার সাথে ছিল, বলছে আব্বা শিরক হাতে নাতে দেখলাম, ভাষাটা ওর নিজের, শিরক হাতে নাতে দেখলাম। মুসলমান সবাই টুপি দাঁড়িয়ে নিয়ে সেখানে তারা আছে, টুপিহীন মোশরেক একটাও পাওয়া যাবে না। যে মহিলাগুলো কান্নাকাটি করছে সব সুন্দর পর্দানসীন, বাহ্যিক আমলে চেনার কোন উপায় নেই, হেন কোনো কথা নেই তাদের মুখ দিয়ে বের হচ্ছে না, জুতা খুলে ঢুকতে হবে, বাবার জন্য আতর নিতে হবে, আগর বাতি নিতে হবে, লোবান নিতে হবে, এবং বাবার দেওয়া তাবিজ ওখানে আছে, তেল পড়া পানি, তেল পড়া ছোট ছোট শিশি ওখানে আছে, পানি পড়া শিশিও সেখানে আছে, পাশে বড় বড় গরু আছে, মোরগগুলো সব সাজানো আছে, সবাই মোরগ কিনছে, বাবার পোষা কুমির দুটো যে সামনে দিঘিতে বসবাস করছে তাদের খাওয়ানোর জন্য, গরুগুলো আছে বাবার নামে উরুস হবে দুদিন পরে, সেখানে গরু দিয়ে সেই মহাপুণ্যের কাজে শরীক হওয়ার জন্য, যাতে বাবা আপনার জন্য পরকালে মুক্তির ওসিলে হতে পারেন, আপনার জন্য বাবা দোয়া করবে। মায়েরা যাচ্ছে সন্তানকে নিয়ে পাঁচ ছয় বছর সাত আট বছর এমনকি ছোট, আর মায়েদের কবর ধারে যে দেওয়া হচ্ছে না, খাদেম বাবাজি বাচ্চাটাকে ভিতরে ঢুকিয়ে এনে কবরের উপরে গ্লাফের তলায় মাথা দিয়ে বলছে বাবা তুমি এটা এটা বলো, ও শিখানো বলে ছোট্ট ছেলে বলছে, এক মিনিট পরে ওকে ফেরত নিয়ে এসে বলছে হ্যাঁ তোমার ছেলের সব ব্যবস্থা করেছি আর কোনো সমস্যা নেই বাড়ি চলে যাও। অর্থাৎ ওর যত রোগ পিড়ি ছিল ভিতরে বাবা দোয়া করে দিল, বাবার ফয়েজ লাভ হয়ে গেল, আর কোনো সমস্যা নেই, রোগ পিড়ি সেরে গেল, তত মেডিকেল কলেজ হাসপাতাল এখন কোন প্রয়োজন নাই। একটু ভিতরে ঢুকুন, পাশেই দেখবেন এক মহিলার কান্না, তার কান্না দেখছে সবাই ঘিরে ধরে, কান্নার যে কত টেকনিক আছে, জাহেলি আরবের লোকরা জানত, তখন কোন মানুষকে প্রসিদ্ধি বা খ্যাতি এনে দিতে গেলে সে মাইয়েতের ছেলেরা ভাড়াটে ক্রন্দসী মহিলাদের দাওয়াত দিয়ে আনত, কান্নাটাও শিখতে হয়, আপনি কানতে পারবেন না, কান্না যে এত সুন্দর ট্রেন্ড কান্না করার লোক থাকে জানতাম না কখনো। ছেলে বলছে আব্বা এদের এতো পাগল হয়ে যাবে তো, এতক্ষণ ধরে কাঁদছে, ওদের কান্না ট্রেনিং আছে, সারাদিন কান্দলে ওরা পাগল হবে না। তখন ওই হাদিসটা মনে রাখলো, জাহেলি আরবে এরকম মহিলা ছিল অনেক মহিলা, তাতে বহু টাকা দিয়ে হায়ার করে আনা হতো, তারা এসে কান্দত, যত মহিলা কারো মৃত্যুতে কাঁদবে যত বেশি সংখ্যক মহিলা ওই ব্যক্তি তত বেশি খ্যাতিমান বলে প্রসিদ্ধি লাভ করবে সারা আরবে, এটাই ছিল তাদের আকীদা এবং বিশ্বাস। এখানেও তাই দেখলাম, কবরকে সামনে রেখে হেন কোনো পাপ নেই যা সেখানে হচ্ছে না। বহু পূর্বে দেড় হাজার বছর আগে আল্লাহ পাক আমাদেরকে বলে দিয়েছেন অধিকাংশ ওরা মুমিন নয়, ওরা অধিকাংশ মুশরিক। বলা হয়েছে সেখানে ওলাইন সালতামান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ কুল আলহামদুলিল্লাহ বাল আকসারহুম লা ইয়ালামুন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আপনি এদেরকে জিজ্ঞেস করেন যে আসমান জমিনের সৃষ্টিকর্তা কে, ওরা সবাই এক বাক্যে বলবে আল্লাহ। আপনি বলুন আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা, কিন্তু অধিকাংশই ওরা এটা জানে না, আন্দাজি বলে যে তাই তো, আল্লাহ যদি সৃষ্টিকর্তা হয় আমি কেন সেখানে শিরিক করি। সে যুগের মোশরেকরা আল্লাহকে স্বীকার করত, এ যুগের মুসলমান নামধারী মোশরেকরা মাশাআল্লাহ আল্লাহকে স্বীকার করে শুধু নয়, আল্লাহর নামে রাস্তায় মিছিল করে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে। সে যুগের মোশরেকদের নাম ছিল আব্দুল্লাহ, আব্দুল মুতালেব, আবু তালেব। এই এত কাশি কেন, রক এগিয়ে আস। এ যুগের মোশরেকরা মাশাআল্লাহ নামের দিক দিয়ে মিল আছে, আমরা আব্দুল্লাহ আসাদুল্লাহ সুন্দর সুন্দর নাম রাখছি, নামের কোন পার্থক্য নাই, কাজেরও কোন পার্থক্য নাই, একটাই পার্থক্য আছে, ওই যুগের আব্দুল মুত্তালিব আবু তালেবরা মসজিদে গিয়ে সালাত আদায় করত না, তবে হ্যাঁ কাবা চত্বরে গিয়ে তারা কিন্তু আল্লাহর নিকটে আত্মনিবেদন করত। এ যুগের এইসব মুসলমানরা কবরের পাশেই মসজিদ তৈরি করা আছে, সেখানে গিয়ে আবার সালাত আদায় করে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ পাক ক্ষমা করেন না ওই ব্যক্তিকে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করে। এত ব্যতীত যাবতীয় গুনাহ আল্লাহ যাকে খুশি তাকে মাফ করতে পারেন। বলুন সুবহানাল্লাহ। ওয়ান মুআযিব ইবনে জাবাল ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুত্তিআ আও হুররিকা, হে মুআজ কখনোই আল্লাহর সঙ্গে শিরক করো না, যদিও তোমাকে কেটে টুকরা টুকরা করা হোক এবং তোমাকে আগুনে পুড়িয়ে জ্বালিয়ে নিঃশেষ করে দেওয়া হোক, তথাপি আল্লাহর সঙ্গে শিরক করো না। কোরআন হাদিস পাশাপাশি রাখেন, আমাদের অবস্থা দেখেন। যখন আরবদের কাছে আল্লাহ রাসূল দাওয়াত দিলেন মুশরিকদের কাছে, তোমরা এগুলো কেন করছো, তোমরা মুখে ইব্রাহিমের অনুসারে দাবি করছো, ওসব ইব্রাহিমের তৈরি কাবা গৃহে যিনি মূর্তি ভাঙ্গা নবী ছিলেন সেখানে মূর্তি ভরে দিচ্ছ, ব্যাপারটা কি? তারা বলে দিল, জবাব দিল, মা নাআবুদুহুম ইল্লা লিয়াকরিবুনা ইলাল্লাহি জুলফা, মুহাম্মদ আমরা তো এই মূর্তিদের ইবাদত করি না, আমরা ওদের কাছে যাই শ্রদ্ধা নিবেদন করি, কিছু কামনা বাসনা নিবেদন করি, উদ্দেশ্য তো একটাই, ওরা আমাদেরকে আল্লাহ নৈকট্যে পৌঁছে দেবে। আমরা পাপি তাপি মানুষ, আমরা দোয়া করলে আল্লাহ কবুল করবে না, তাই এনাদের কাছে গিয়ে বলি, ওনারা আল্লাহর কাছে সুপারিশ করে আমাদের মুক্তির ব্যবস্থা করেন। হা উদায় সুফাউনা ইনদাল্লাহ, এরা সবাই আমাদের পক্ষে আল্লাহর নিকটে সুপারিশকারী মাত্র, আমরা আল্লাহকে ঠিকই ইবাদত করি। কথা বুঝতে পারছেন? সাজিয়ে নেন কোরআন আয়াতগুলো, প্রথম যে আয়াতটা পড়লাম ওটা সূরা জুমার তিন নম্বর আয়াত, শেষে যে আয়াতটা পড়লাম এটা সূরা ইউনুস ১৮ নম্বর আয়াত। আল্লাহ বলছেন কি, শুনে রাখো হে আমার বান্দারা, ওমান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুম নার ওমা লাহু ফিল আখিরাতি মিন আনসার, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করল তার উপরে আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিলেন। ভয়ঙ্কর কথা, জান্নাতকে হারাম করা, চারটি খানি কথা মনে করেন, ভাষাটা কেমন কঠিন। ওর ঠিকানা হচ্ছে জাহান্নাম। ওমা লাহু ফিল আখিরাতি মিন আনসার, আখেরাতে তাকে সাহায্যকারী কেউই থাকবে না। যারা আমরা কবিরা গোনা করি মুসলমান হওয়া সত্ত্বেও, তাদের জন্য সুখবর হল এই, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, আমার শাফাত হবে আমার উম্মতের কবিরা গোনাগারদের জন্য। বলুন আলহামদুলিল্লাহ, আমরা কবিরা গোনা করি না এমন মানুষ খুব কমই আছে। হ্যাঁ, যদি কোন কবির গানা করি ফেলি আমরা, সঙ্গে সঙ্গে তওবা করবেন অন্তর থেকে, শুধু দোয়া মন্ত্র পাঠ করলে হবে না, অন্তর থেকে কবির গানা মাফের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আমরা যখন আত্মীয়তে বসি শেষে দোয়া মাসুরা পড়ি, এটাই হল কবির গানা থেকে মাফ করার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা। দোয়া মাসুরার অনুবাদটা বাড়ি গিয়ে ভালো করে পড়ে নেবেন, অনুবাদ বুঝে সুঝে ওটা পড়বেন, তাহলে আপনার গোনা মাফ হবে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, হে আল্লাহ আমি আমার নফসের উপরে বহু জুলুম করেছি, আর ওই গোনা ক্ষমা করার ক্ষমতা কারণে আপনি ছাড়া, ফাগফিরলি অতএব আমাকে ক্ষমা করুন, মাগফিরাতাম মিন ইনদিকা আপনার পক্ষ থেকে বিশেষ ক্ষমা দ্বারা আমাকে ক্ষমা করুন। সাধারণ ক্ষমায় আমি আওতাভুক্ত হব না, আমি সাধারণ ক্ষমা দিয়ে পড়ব না, আপনি আমাকে বিশেষ ক্ষমা দিয়ে আমাকে ক্ষমা করুন। ইন্নাকান্তাল আজিজুল হাকিম, নিশ্চয়ই আপনি পরাক্রান্ত এবং মহাপ্রজ্ঞাম হয়। এই দোয়াটা দয়া করে আপনারা ভালো করে অনুবাদ জেনে নেবেন, অন্তর থেকে পড়বেন, ইনশাআল্লাহ সারাদিন দুই সালাতের আগে যে আমরা গুনাহগুলো করি যদি সেটা কবিরা গুনাহ হয়ে যায় আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন। আর যত সগীরা গুনাহ করি যে আশুরা সিয়াম পালন করেছি, বিগত এক বছর সব সঙ্গের কোন মাপ, এবং আরাফা সিয়াম পালন করেছি বিগত এবং আগত দুই বছর সমস্ত সঙ্গের কোন মাপ। এরপরও একক তো সালাত থেকে আর একক তো সালাত পর্যন্ত যে সময়টা যত সগিরে গুণ আমরা করি আল্লাহ পাক সালাতের বরকতে আমাদেরকে ক্ষমা করে দিয়ে থাকেন। কিন্তু কবিরে গোনা তওবা ব্যতীত মাফ হয় না, এই বিষয়টা মনে রাখবেন। কবিরা গোনা যদি আমরা করে থাকি অবশ্যই আপনাকে অন্তর থেকে অনুতপ্ত আল্লাহ নিকট ক্ষমা প্রার্থনা করতে হবে, তাহলেই আল্লাহ পাক সেটা ক্ষমা করবেন। যদি অনুতপ্তই ক্ষমা না করেন তাহলে বারবার জানান্তর অবশ্যই পড়েন মাফ পাবেন না। তার অর্থ অনুতপ্ত যে ব্যক্তি কোন অন্যায় করে ক্ষমা প্রার্থনা করে ওই ব্যক্তি সে কাজটা আর দ্বিতীয়বার করে না, বারবার অনুতপ্ত হয়ে কি বারবার পাপ করে নাকি কেউ? একবার দুবার তিনবার না হোক রা কি করে? করলে তো কিছুই হল না, তার কোন গুনাহ মাফ হয় না। শিরকের ব্যাপারে আল্লাহ বলছেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তারপরে জান্নাতে হারাম করা হলো ক্ষমার কোন খবরই নেই। শিরক হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। এই গোনাটার ক্ষেত্রে আল্লাহ বলছেন লা ইয়াগফুরু ইউশরাকা বিহি, আল্লাহর সঙ্গে যারা শিরিক করে তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না। এটা ব্যতিরিক যত গোনা আছে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিতে পারেন ইচ্ছা করলে, তাও যাকে খুশি সবাইকে দেবেন না। বন্ধুরা আমার, শিরিক কি জিনিস? শিরিক অর্থ অংশ স্থাপন করা, অংশ। আপনার জমির সঙ্গে একজন শরিক আছে বলে না, এই জমিটা আর একজন শরিক আছে বলি তো আমরা, শরিক ফাঁকি দিও না বলি না। শরিক মানে অংশী, অংশীদার, কোশিয়ার। আল্লাহ যে কাজ করেন আল্লাহর সত্তার সঙ্গে এবং তার গুণাবলীর সঙ্গে অন্য কাউকে অংশীদার মনে করাকে শিরিক বলা হয়। ধরে নেওয়া যায় পৃথিবীতে এমন কোন মানুষ নেই যে আল্লাহর সঙ্গে ওইরকম আর দ্বিতীয় কাউকে শরিক করে। অতি বড় মোশরিক পর্যন্ত আল্লাহর সঙ্গে অন্য কাউকে ওইরকম ক্ষমতাবান বলে মনে করে বলে মনে হয় না। যদি হয়তো তাহলে স্ট্যালিন যে সারা জীবন আল্লাহর সঙ্গে গডলেস থিওরি আওড়িয়েছে ও মৃত্যুর সময় চিৎকার দিয়ে বলে উঠতে না ও মাই গড, কথা বলছেন। খেলায় পড়লে সবাই আল্লাহ করে, তিনবার ডায়রিয়া আর পাঁচবার বমি হলে চিটপাটান হয়ে যখন হাসপাতালে বেড়ে পড়ে থাকে তো আর ডাক্তারে ডাকে না, আল্লাহ আল্লাহ আল্লাহ করে। আর যে সুস্থ হয় রাখো তোমার আল্লাহ, এই ডাক্তার না হলে কি আমাকে সারা দাও? যদি আমাকে সিঙ্গাপুরে মাউন্ট এলিবাদ হাসপাতালে নিয়ে না আনা হতো কোথায় আমাকে পড়ে থাকতে হতো? একজন আজমপুর গোরস্থানে এলে বড় লোকদের ইমান, ওদের নাকে সর্দি লাগলে চলে যায় সিঙ্গাপুরে, দেখেন না অবস্থা। মনে করেছেন আল্লাহ পাক ওখানে আরোগ্যের এজেন্সি নিয়েছেন ওই ডাক্তারগুলির মাধ্যমে, সব আল্লাহ সারিয়ে দেবে। যদি এই আকিদা কারো থাকে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রোগ আরোগ্য দান করা মালিক, আপনি যে কোনো চেষ্টা করতে পারেন, সিঙ্গাপুরে যান, ভেলোরে যান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যান, যেখানে যান আকিদা থাকতে হবে আল্লাহ একমাত্র আরোগ্য দানকারী, মানুষের কোন ক্ষমতা নাই। এই আকিদা যদি থাকে আলহামদুলিল্লাহ আপনার কোন সমস্যা নাই। আর যদি এই আকিদা পরিবর্তন হয়ে যায় ওই ডাক্তারের কাছে না গেলে আমার অসুখ সারবে না, তাহলে আপনি শেষ। আল্লাহ সত্তার সঙ্গে তাঁর গুণাবলীর সঙ্গে শিরিক করাকে বলা হয় শিরক। এই শিরককে অনেক বিদ্বান অনেকভাবে ভাগ করেছেন। উপমহাদেশের বিখ্যাত জিহাদি জিহাদ আন্দোলনের নেতা আল্লামা শাহ ইসমাইল রহিমাহুল্লাহ তিনি শিরককে পাঁচ ভাগে ভাগ করেছেন। আর মধ্যপ্রাচ্যের আলেমরা শিরককে মূলত দুই ভাগে ভাগ করেছেন, শিরকে আকবর ও শিরকে আসগর, বড় শিরক এবং ছোট শিরক। ছোট শিরক হলো কোনটা? রিয়া করা, শ্রুতি এবং প্রদর্শনীমূলক কোন কাজ করা, আমি এই কাজটা করলে মানুষ শুনলে খুশি হবে আমাকে ভোট দিবে, উজু থাক আর না থাক। এখানে মগরীবের জামাত হচ্ছে, ঢুকি পড়লাম জামাতে মাথা টুপি দিয়ে তসবিহ হাতে নিয়ে, লোকে ভাবলো অহ এমপি সাহেব তো দারুণ ভদ্রলোক, তো দারুণ মত তাকে পারস গেল, দে ভোটটা ওকে। এটা হল জনশ্রুতি বা প্রদর্শনী। 69 সালে যখন আমরা ছাত্র ছিলাম তৎকালীন যিনি ছাত্র নেতা ছিলেন হেলিকপ্টারে আসলেন আমাদের সাতক্ষীরা চিলড্রেন্স পার্কে, নামলেন, নেমেই সরাসরি তখন মাগরিব জামাতে হচ্ছিল, তখন তো ইসলামী হুকুমতের ব্যাপার পাকিস্তান বুঝতে পারছেন, ওর সঙ্গে যারা ছিল সবাই গিয়ে দাঁড়ালো জামাতে, লোকরা বলা শুরু করলো বেটা বদরা উজুটু না করে এসে সরাসরি জামাতে ঢুকছে, ভোট দিতে হবে না, কথা হচ্ছে উদ্দেশ্য দেখানো। হ্যাঁ, আমি একজন মুত্তাকি মানুষ। এই শ্রুতি অর্থাৎ লোককে শোনানো এবং রিয়া অর্থাৎ লোককে দেখানো, এই উদ্দেশ্য যদি ভিতরে থাকে ওটা হবে শিরকে আকবর, শিরকে আসগর, ছোট শিরক। আমার মনে করি শিরকে আসগর বলাই ঠিক না, এটাই সবচেয়ে বড় শিরকে আকবর, বড় শিরক হওয়া উচিত ছিল। এর কারণ হচ্ছে কি জানেন, আসগর বলা হলে মূলত এটা আসগর ওই সেন্সে নয়, যেমন আল্লাহর সঙ্গে কাউকে মৃত ব্যক্তিকে শরিক করা যে শিরক, ওই সেন্সে কিন্তু আসগর বলা হয়নি, অন্য সেন্সে আসগর বলা হয়েছে, কারণ এটা হর হামেশা পরে আমাদের মধ্যে হয়েও যায়। আসগর হলেও এর ব্যাখ্যা দিয়েছেন ওলামায়ে কেরাম, যত কবিরা গুনাহ আছে মানুষ খুন করা পর্যন্ত, সবচেয়ে বড় কবিরা গুনাহ আছে মানুষ খুন করা, এর চাইতেও বড় শিরক হল এই শিরকে আসগর বা রিয়া করা। কারণ আপনি যত আমল করেছেন সবকিছুই বরবাদ হয়ে যাবে যদি লোককে খুশি করার জন্য হয় এবং লোককে শোনানোর উদ্দেশ্য হয়, রিয়া ও সুমা যদি হয়ে থাকে সমস্ত আমলই বরবাদ। আপনি বড় হাজি সাহেব, আপনি বড় কারি সাহেব, আপনি বড় মুসল্লি সাহেব, মাশাআল্লাহ সব শেষ যদি শুধু রিয়া থাকে। অতএব আসগর অন্য সেন্সে বলা হয়েছে, মূলত এটা আকবরুল কাবায়ের, বড় গুনাহ যত চাচ্ছে বড় হইল এটা। আপনি জিহাদ করছেন, কেমতের মাঠে বিচার হবে, প্রথম বিচার হবে তিনজনের, প্রথম বিচার হবে খুনির, বেটা বল কেন খুন করলি। এরপরে সৎকর্মশীল বান্দাদের মধ্যে বাছাই করে তিনজনকে আগে নেওয়া হবে, একজন হল আলেম, একজন হল শহীদ, একজন হল দানবী দাতা। কারণ এরা দুনিয়াতে খুবই সুনামগ্রস্ত ব্যক্তি ছিলেন সৎকর্মের দিক দিয়ে। আলমকে বলে কি বেটা ব্যবসা কি, হে আল্লাহ তোমার দিন শিখেছিলাম, তোমার জন্য দিনে দাওয়াত দিয়েছি, আমি সারা বাংলাদেশের শ্রেষ্ঠ খতিবে আজম বলে পরিচিত ছিলাম, আমি না হলে কোন জালসাই হইত না, আর আমার এলিমা তো শেষ নাই, আমি ফতোয়া লিখি, পত্র পত্রিকায় প্রকাশ করি, বই লিখি, আমার বই পড়ে বহু লোক দিনের পথ খুঁজে পেয়েছে, আমি ছাত্র পড়াই, আমার বহু ছাত্র বাংলাদেশে আছে, আমার তো ইউনিভার্সিটির প্রফেসর, নাম করা স্বনামধন্য, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আমি সবই করেছি তোমার জন্য। আল্লাহ মুসকিম হিসেবে, হ্যাঁ বুঝতে পারছি তুমি কার জন্য করেছ, মনে রেখো আল্লাহ আলিম জাতের সুদূর, তোমার ভিতরে কি ছিল ওগুলো আমি জানি, মানুষ জানত না বলেই তোমাকে এত বড় লকব দিত, আমি জানতাম তুমি এই জন্য এগুলো করতে, মানুষ যেন তোমাকে বড় কিছু মনে করে, অতএব তোমার এলেম আজ তোমাকে জাহান্নামে নিয়ে গেল, একে ধরো উপুড় করে ফেলো, উপুড় করে পা দূরে ঘেঁষে নিয়ে যাও, সাধারণভাবে নয়, নিয়ে ঘেঁষতে ঘেঁষতে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে তাকে, এই আলমদের দুর্দশা হবে এটা। দু নম্বর দানবীর, কি হে দানবীর, বহু দান করেছিলে, সারা বাংলাদেশে বহু মসজিদ মাদ্রাসা কায়েম করেছিলে, উদ্দেশ্যটা কি ছিল, আল্লাহ খুব ভালো উদ্দেশ্য ছিল তোমাকে খুশি করার জন্য, আল্লাহ হচ্ছে আমাকে খুশি করার জন্য তুমি করনি, তুমি বড় দানবীর খেতাব পাবে, পোস্টারে তোমার নাম লেখা হবে, তোমাকে সবাই দাওয়াত দিবে, এই জন্য তুমি এগুলো করেছিলে, যাও জাহান্নামে, ঠিক ওই একই কায়দায়। শহীদকে দেখা হবে কি হে বাংলাদেশ তোমার নামে শহীদ মিনার ভর্তি, হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি একটু তিন ঠ্যাং খাড়া করে একটু মাথা নিচু করে দেওয়া হয়, এটা হল শহীদ মিনার। কারণটা কি, এতে কোন মানুষ থেকে মরেনি, কেমন করে হল, অসংখ্য শহীদের প্রতি কি শহীদ মিনার, এটা কথা বলছেন, এলো আমাদের নেতাদের ব্যাখ্যা, এই শহীদদের বলা কি বেটা কেন শহীদ হয়েছিল, বাংলাদেশ স্বাধীন করার জন্য 30 লাখ মানুষ শহীদ হয়েছিল, কি ব্যাপার, যাকে তাকে শহীদ বলবো তোমরা, শহীদ কে আমি তো জানি। একদিন ওর ফারুক খুতবা দিচ্ছেন, উনি মুসলিদের উদ্দেশ্যে বললেন, লা তাকুলু শহীদ ফুলানুন শহীদ ফুলানুন শহীদ ফুলানুন শহীদ, তোমরা বলো না অমুক শহীদ অমুক শহীদ অমুক শহীদ, বা কুলু কামা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কুতিলা ফী সাবিলিল্লাহ ফাহুয়া শহীদ, বরং তোমরা অনুরূপ বলো, যেমন আল্লাহ রসুল বলতেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে সেই মাত্র শহীদ হবে, মান কুতিলা লিতাকুনা কালিমাতুল্লাহিল উলিয়া, যে ব্যক্তি এই জন্য শহীদ হয়েছেন নিহত হয়েছেন আল্লাহর কলেমা উন্নীত হোক সেই ব্যক্তি মাত্র শহীদ হবে, তোমরা শহীদ লকব দিলে শহীদ হবে নাকি, অতএব ওই শহীদ ভাই চলে যাবে জাহান্নামে। আমরা বাংলাদেশে তাদেরকে বড় বড় লকব দিয়েছিলাম, সরকারি লকব পেয়েছিল তারা, আল্লাহর কাছে 3 পয়সা মূল্য নাই, কারণ আল্লাহ তার অন্তরের খবর রাখতেন। তাহলে এটা কি বোঝা গেল, আমল যত উন্নত হোক যত ভালো হোক না কেন, যদি রিয়া এবং সুমা সেখানে থাকে আমল বরবাদ। অতএব রিয়াকে আসগার বলা হয়েছে অন্য সেন্সে, এটা খুব কঠিন বিষয়, অতএব লোক দেখানো কাজ করা যাবে না, লোককে শোনানোর উদ্দেশ্যে কোন নেকির কাজ করা যাবে না, করলে ওটা বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে রিয়ার শিরকে বেঁচে থাকা তৌফিক দান করুন। আমিন। শিরকে একবার বড় শিরক পাঁচ ভাগে বিভক্ত। প্রথম হল আল ইশরাক ফিল ইলম, জ্ঞানগত শিরক। দুই নম্বর হল আল ইশরাক ফিল ইবাদা, আল্লাহর ইবাদতে শিরক। তিন নম্বর হল আল ইশরাক ফিল তাসাররুফ, বৈষয়িক জীবনে ব্যবহারগত জীবনে আল্লাহর সঙ্গে অন্যকে শরিক করা, ব্যবহারগত শিরক। চার নম্বর হল আল ইশরাক ফিল মুহাব্বাহ, ভালোবাসায় শিরক। আল্লাহর চাইতে সন্তানকে ভালোবাসেন কিনা দেখার জন্যই তো আল্লাহ পাক ইব্রাহিমকে বললেন তোমার ছেলেকে কুরবানি করো, তাই না? বড় পরীক্ষা সেখানে হয়ে গেছে, ওই পরীক্ষা আমাদেরকেও দিতে হবে। পাঁচ নম্বর হল আল ইশরাক ফিল আদা, অভ্যাসগত শিরক। আব্দুর রসুল, নূর মোহাম্মদ, নূর আহমদ, গোলাম রসুল, গোলাম মোহাম্মদ, সব শিরকি নাম, অভ্যাস হয়ে গেছে, নাম রেখে ফেলেছে, বাবা কি করব। এই অভ্যাসগত শিরক, এই শিরক জানতে পারলেই আপনাকে বাতিল করতে হবে নাম। মেয়েরা শীতকালে কুমড়ার বড়ি দিয়ে, হঠাৎ মেঘ জুড়ে আসমা, মেঘ কোল জুড়ে বৃষ্টি এসে গেল, মহিলা বলি ফেলল আল্লাহর চোখ কানা হয়ে গেছে, একদিন বৃষ্টি দিতে পারেনি, আমি আজকে বড়ি দিয়েছি রোগীতে শুকানোর জন্য, আজকে আল্লাহ বড়ি বৃষ্টি দিয়েছে, আল্লাহর চোখ কানা হয়ে গেছে, এতদিন ধান ধরে শুকাচ্ছে সমস্যা নেই, আজকে আমি ধানটা শুকিয়ে কেবল উঠোনে নেড়ে দিয়েছি আর অমনি বৃষ্টি এসে গেছে, আল্লাহর চোখ কানা হয়ে গেছে। এগুলো আমার প্রায় বলি, ডাক্তার সাহেব ভালো ডাক্তার, তরসিল আমার বাচ্চাটা সুস্থ হয়েছে, বলে দিলাম উপরে আল্লাহ ডাক্তার হেল্লা, শিরক। কিসের ডাক্তার বেটা? আল্লাহ যদি তোমার সন্তানকে বাঁচাতে চান, যে ওষুধ খেলে বাঁচবে তোমার সন্তান, ও ডাক্তার তোমার বাড়ি হেঁটে আসবে। আর যদি আল্লাহ পাক বাঁচাতে না চান, বড় ডাক্তার তোমার ঘরে আসবে, ভুল করে অন্য ওষুধ দিয়ে দেবে, বাঁচবে না মরে যাবে। কথা বলছেন, এই সবগুলো হল শিরকের মধ্যে চলে আসছে, এটা অভ্যাস। এটা আমরা প্রায় বলি, অত হিসাব বিকাশ করি না, এগুলো অভ্যাসগত শিরক। এই পাঁচ প্রকার শিরিক থেকে বেঁচে থাকতে হবে। যারা ওই কবরে বসে সেখানে বসে বলছে যে বাবা আমার সন্তানকে সুস্থ করে দাও, পানি নিজেরা পড়া দিচ্ছে, পীর মরে গেছে সে ছশো বছর আগে, খানজালি মারা গেছে কবে, 1459 খ্রিস্টাব্দে, এখন কি অমুকের পানি পড়া দিল? এত পাগলও তো বুঝে, বাংলাদেশের ডিগ্রিধারী কোটিপতি লোকেরা বুঝে না, যেসব মায়ের করে সেখানে দেখলাম সুবহানাল্লাহ বিহামদি, যে সমস্ত মেয়েদেরকে দেখলাম তাদের একটা শাড়ি কেনার ক্ষমতা আমাদের মেয়েদের নাই। আমাদের বর্তমান এমপি সাহেব সেখানে লিখে দিয়েছেন সুন্দর করে ঘাটটা বাঁধিয়ে দিয়ে, একটা ভালো কথা লিখেছে, আমাকে পছন্দ হয়েছে কথাটা আপনাদের শুনে দিই, লিখে দিয়েছেন সাইনবোর্ডে, এখানে কেউ পানিতে নেমে গোসল করবেন না, কারণ দিঘিতে একটা মাদ্রাজি কুমুর আছে, কুমির অত্যন্ত হিংস্র, ও কামড় দিয়ে দেবে। এই ভয়ে উনি তো ভয়টা দেখিয়েছেন, আমি খুব খুশি হলাম, বেচারা ঠিকই হয়েছে, ও মাদ্রাজি হোক আর বাঙালি হোক, কুমির পেলে কেউ ছাড়বে নাকি? যাতে বাঙালি কুমির ছেড়ে দেয় কি, এই লোকটা তুমি বাঙালি, ঠিক তোরে খাবো না, বিহারি পেলে খাবো, যাবে ওর সামনে পেলে সবাইকে ঠিক করে দেবে। কিন্তু যে মাদ্রাজি কুমির ভয় দেখিয়েছে, এমপি সাহেবকে মনে মনে ধন্যবাদ দিয়েছে, বেটা ঠিকই করেছে। এরপরও এই বাঙালি ভূতগুলোকে ঠেকানো যাচ্ছে না, ওরা তাদের তাকিয়ে তাকিয়ে দেখে কুমিরের ভাবসাব আসে কিনা, পটকে ডুবে উঠে দৌড় মারা, বিশাল সাঁত আছে তো। আর সেসব চেহারা স্বাস্থ্য কি, এমন মনে বোল্ডার ঘুরে একটা হাইয়া মোটা, তাদের সব জোয়ান মানুষ, ওকে মারলেও কিছু হবে না, সারা গায়ে সব মনে হয় লেপ বিছানো, এত বড় হেলদি সব, খালি গায়ে গোসল করছে, একটা হাফ প্যান্ট পরে, বড় বড় জোয়ান জোয়ান ছেলেরা ডুব মেরে উঠে লাফতে চলে আসছে সাঁদের উপরে, আর মুছে ফেল দিচ্ছে, কি চমৎকার দৃশ্য, ভিডিও করে নিয়ে এসছে আমি, খুব মজার দৃশ্য সব। এমপি সাহেব ভদ্র মানুষ, ওপাশে মেয়েরা ওরকম উলঙ্গই সবার সামনে গোসল করতো, তো ওদেরকে ভাগ করে দিয়েছে 5 ইঞ্চি ওয়াল দিয়ে, বাবা তোর ওর মধ্যে যা পারি কর, বাইরে আসিস না, সমাজে ফেতনা সৃষ্টি করিস না। ওই মেয়েগুলো দেখছে ওখানে গোসল করে, গাধারা ওর মধ্যে কাওয়াটপুরি আয়, কাওয়াটপুরি আসছে যে আসছে বাইরে, এমন দৃশ্যতে দেখলে সহ্য করা যায়, কারণ ও গোসল করে আসলো, পাক ধব ধুয়ে গেছে, সাফ হয়ে গেল। হিন্দুদের গঙ্গা স্নান আর এই মুসলমানদের দিঘি স্নান কি এক হয়ে গেল না? আমার আব্বা আমাকে ছোটবেলায় নিয়ে গেছিলেন ওই কানজানি পীরের দরগায়। তখন ওই খাদেমরা বলতো, আপনি দুটো মোরগ দিবেন, কালা পাহাড় ধলা পাহাড় বলে আমি ডাক দেব, সাঁদে নয়, ও দূরে একটা জায়গা আছে দিঘির অপর পাশে, দেখবেন পীরের কেরামতি কেমন, একটা পশু পর্যন্ত পীরের নামে দাঁত দিলে পানি ভেঙে চলে এসে আপনার সামনে এসে দাঁড়াবে। আব্বা বলছে ঠিক আছে, দুটো খাসি মুরগির কি বলে মোরগের দাম কত? তখন ছিল 25 টাকা। আমি তখন ছোট, ধরেন এখান থেকে প্রায় 60 বছর আগের খবর, তখন দুটা খাসি মোরগের দাম 25 টাকা কিন্তু কম না, অনেক বেশি। ঠিক আছে তোমার 25 টাকা, তোকে আমি 30 টাকা দেবো, তো মোরগ দিব না, চলো দেখি তোমার কালা পাহাড় ধলা পাহাড়ে কেমন করে আসে। খাদম পড়েছে বিপদে, যদি বাক্কা মৌলবি দেখতে পাচ্ছি, চেহারা দেখছি বাবরি চুল, আমি ভাবলাম বোধহয় বড় তো আমার হুজুরের মুড়ি টুড়ি হবে, এ কোন কথা বলে? আসলে মোরগ দিলে মোরগ কক কক করে, পেট টিপ দেয়, কক কক ঝাপটা কেড়ে ওঠে, তখন ওই শুনতে পায় ওই কুমিরগুলো, আর ও খাওয়ার জন্য আসে। ও কি পীরের কেরামতিতে আসে নাকি? আব্বার উদ্দেশ্য হল কেরামতি যাচাই করা। এখন খাদেম বুঝছে কালাপাড় দলাপড় তো আসবে না, কি বুদ্ধি করা যায়? হুজুর আমি বুঝতে পারছি না, যদি আপনি টাকা দেন টাকা দেন, কিন্তু যদি মোরগ না দেন আপনি কিন্তু ফিরতে পারবেন না, পীরের গজবে আপনি ওখানেই ডুবি মরে যাবেন। আচ্ছা মরতে রাজি বাবা চলো। না হুজুর সমস্যা আছে, আমার কালাপাড় দলাপড় খুব নারাজ হয়ে যাবে আপনার উপরে, আসবেই না, বুঝে গেছি তোমার কেরামতি শেষ, চলে আসছে। কালকে সেই গল্প ছেলের সাথে করলো, দেখবেটা তোর দাদা এসে একাম করে গেছে, আজকে আমার সাথে তুই চলে আসছিস। কি সুন্দর আকিদা মানুষের, সব মুসলমান বাসক তো সালাত আদায় করছে, পাশে আজান হচ্ছে। যান রাজশাহী শাহ মখদুমের দরবারে, যান রাজশাহী বিড়ালদহ মাজারে, যতগুলো মাজার আছে কম বেশি একই কারবার হচ্ছে। আমাদের বাসের ড্রাইভার ভাইরা বিড়ালদহ মাজারে গেলে যাদের থামতে বাধ্য হয় স্পিড ব্রেকার দিয়ে দিয়েছে, গাড়ি থামে একটা স্লো হয় আর অমনি প্যাসেঞ্জাররা জানলা ঠপাঠপ সেখানে 5 টাকা 10 টাকা নোট ফেলতে শুরু করে দেয়, আর কুড়ানো একটা লোক আছে তাকে বেতন দিয়ে রেখে দিয়েছে, ওই টাকা কুড়িয়ে সব বিড়ালদহ মাজারের ওখানে জমা দেয়। আমাদের মোহাম্মদ ডিসি সাহেব তার হলেন প্রেসিডেন্ট, আর আমাদের কয়েকটা মাদ্রাসার নাম আমি দেখেছি, আহলেস মাদ্রাসার নামও দেখছি সেখানে আমি। তাই সেই মাদ্রাসার সেক্রেটারিকে আমি সেই সময় গিয়ে বলেছিলাম, হে ভাই আপনি না আহলেস মাদ্রাসার সেক্রেটারি রাজশাহী শহরে, আপনি কি করে মাজারের উপর যদি পয়সা ভক্ষণ করেন, মাদ্রাসার শিক্ষকদের বেতন দেন? এইটুক কথা বলে আমার গোনাহে কবিরা হয়ে গেল। ওই দিন থেকে আজ পর্যন্ত ওই আহলেদের ভদ্রলোক আমার সাথে কথাও বলেন না, এবং আমাকে দুশ্মনী করে স্বাধীনমঠ থেকে তাড়িয়ে দিল গুন্ডা লাগিয়ে। কথা বলছেন অপরাধ ছিল মূলত ওইটাই যে আমাকে শিরক করতে বাধা দিচ্ছেন গালিব সাহেব। ধিক এই সমস্ত আহলাদিদের, ধিক এসব মুসল্লিদের, ধিক এসব মসজিদের মোতাল্লি সাহেবদের। আমাদের শামকদুমের মাজার কমিটির মোতাল্লি তিনি একজন নাম দেখছি আমরা, তিনি একজন আহলেছেন নেতা রাজশাহী শহরের। কি চান আপনারা, ভাবছেন নাম দিলেই জান্নাত পাবেন? এত সস্তা নাকি? দুঃখ লাগে, বেদনা লাগে, আশ্চর্য লাগে, বিস্ময়ের এবং সঙ্গে দুঃখে অন্তরটা ফেটে যায়। এই 5 রকম শিরিক মনে রাখবেন। প্রথম জ্ঞানগত শিরিক, জ্ঞানটা কি? আকিদা যদি এটাই হয় যে কবরবাসী আপনাকে সমস্ত বিপদ থেকে মুক্ত করে দিবেন, ও রসিলা যদি দোয়া করি, এই জ্ঞানটা যদি থাকে, এই আকিদা যদি আপনার থাকে, আপনি মোশরেক 1 নম্বর মোশরেক হয়ে যাবেন। আপনি ওখানে পয়সা দেন আর না দেন, এই রাজশাহী বসেও যদি আপনি আকিদা পোষণ করেন যে ওইখানে ওরস শরীফে আমি যেতে না পারি, অন্তত টাকা পাঠালে বা একটা গরু পাঠালেও আমি নাকি পেয়ে যাব, অথবা এখানে বসে যদি দোয়া করি, হে আমার পীর বাবা, তুমি আমার বাড়ি, আমার সন্তান অসুস্থ হয়েছে, তুমি দোয়া করো, যেখানে তুমি থাকো আমি জানি তুমি মরণই, ইন্না আউলিয়া, আউলিয়াদের কোনো ভয় নাই, কোনো দুঃখের কারণ নাই, তুমি একজন আউলিয়া, তুমি ট্রান্সফার হয়েছে মাত্র ভূপৃষ্ঠ থেকে ভূগর্ভে, তোমার মৃত্যু হয়নি, তোমার ইন্তেকাল হয়েছে, অতএব তুমি কবরে গেলেও তুমি আমার পীর, তুমি আমার ছেলে অসুখ ভালো করে দাও। এখানে বসেও যদি আপনি এই কামনা করেন অন্তরে অন্তরে, এটা হলো জ্ঞানগত শিরকের অন্তর্ভুক্ত, এটা সবচেয়ে বড় শিরক হলো এটা। আপনারা রাজশাহী থেকে লাইন ধরে জানেন ঝিনাইদহ, মনে নেই আপনাদের, ভুলে গেছে না? প্রতিদিন সকালে গাড়ির বহর চলতো ঝিনাইদহ, কেন? ওখানে কোন পুলিশ নাকি না আনসার বুঝি, সে বদভক্ত, সে নাকি সব সারাই দেয়। 6 মাস 7 মাস 8 মাস থাকলো, কোথায় হাওয়া হয়ে গেল, ইবলিস নিজে এজেন্সি খুলি। তো তার লোকদের দিয়ে এমনি করে মানুষকে দিয়ে মাঝে মধ্যে এরকম কেরামতি দেখায়, এই অলৌকিক ক্রিয়াকলাপ দেখায়। আমাদের রাজশাহী শহরে খুব নাম করা একজন ডায়াগনোস্টিক সেন্টারের মালিক, তিনি তার ওখানে এমন একটা মহিলা নিয়ে আসলেন, সে মহিলা সবাইকে সারাই করে দেয়, টেবিলের সঙ্গে সঙ্গে পেট অপারেশন হচ্ছে, ওইখানে জ্বর লাগানো হচ্ছে, ওইখানে সেরে যাচ্ছে, রুগী উঠে দৌড়তে দৌড়তে বাড়ি চলে যাচ্ছে। আমার ডিপার্টমেন্টের সভাপতি স্বয়ং আহলেসের বাচ্চা, তিনি ডিপার্টমেন্টে এসে এত উচ্চস্বরে গল্প করলেন যে আমি নিজে, আমি ডায়াবেটিসের রোগী, আমি সেখানে গেলাম, তিনি আমার জন্য কোথা থেকে এসে বললো চীন থেকে নাকি কি এক শেকড় এনে দিল, শেকড় আমি খেলাম, দুদিন ধরে আমি ডায়াবেটিস মুক্ত। গেল স্যার আপনার দেখেছেন না, মানে আপনার ইবলিস আচ্ছামত ধরেছে, আপনি আহলেসের বড় নেতা তো, আপনার তো ইবলিস ধরবে, খবর দিয়ে কাজ করেন না, রাখেন তো আমি বাস্তব দেখতেই পাচ্ছি, তো রাখেন আপনার বাস্তব। ও শয়তান ইবলিস ওরকম বাস্তবে এসে আবহাওয়ার কাছ থেকে চাউল নেওয়ার চেষ্টা করেছিল, ইবলিস নিজে ওহদের যুদ্ধে নেমে, বদর যুদ্ধে নেমে আবু জাহালকে ধোকা দিয়েছিল, এখানে ইবলিস নেমে আপনি আহলেস নেতা আপনার ধোকা দেওয়ার চেষ্টা করছে। তর্কে না ফেরে চুপ হয়ে গেল, সমাজ পরে সে মহিলা হুদাও কি হো আপনার, সে পীর গেল কোথায়, তাই তো কি যে কি হলে তো বোঝার মতো, আপনাদের মতো এই ডিগ্রিধারী মূর্খগুলোকে পিছনে ধোকা সরে, আপনাদের কারণে অসংখ্য মানুষ ধোকা খাচ্ছে। এগুলো তো নগদ বলছি কেন, আপনাদের বোঝার জন্য, পিছনে গল্প করে লাভটা কি, যদি পিছনের যদি বড় ঘটনা বলা শুরু করি অসংখ্য ঘটনা অবসানে বলা যাবে। এমন আকিদা, আকিদা দূর হয় না, মানে আবু তার বর্ধমানে আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুন, তিনি চমৎকার একটা কথা বলতেন বারবার, কিউটার নাম আজমিরে, তারপর তো শরীফ বলে না, বার যেখানে তার শরীফ লাগাবে না, শরীফ মানে পবিত্র, যে সিরকের আড্ডা কি শরীফ হয় নাকি, বেদাতিরা যত সিরকের মাজারগুলোকে বানাইছে, নাম দিয়েছে মাজার, কবরকে মাজার বলা হচ্ছে, মানে জিয়ারত করা, সাক্ষাৎ প্রার্থী কি ব্যক্তিকে জায়ের বলা হয়, যার সাক্ষাৎ প্রার্থনা করায় সেই স্থানটাকে মাজার বলা হয়, কবদারকে মাজার বলেন না, ওটা কবর কবরই। সেখানে লোকে লোকারণ্য, হিন্দু মুসলিম সবাই যায়, তো এক মূল বিষয় খেপে গেছে, এই বেটা তুই এখানে এসে হাত তুলে মনোজাত করে কি কি চাচ্ছিস, কি ও বেটা তো মরা পেয়ে, ও কি জানে না কি কোন খবর, বলি শুনে না, ও আবার করতেছে, তখন মৌলী সাহেব মারিছে এক থাপ্পড়, ও তখন গা হাত মুস্তফি বলছে, ও চলে যাচ্ছে খুব, তো মৌলী সাহেব তো দয়াশীল মানুষ, বলে হারে গরিব মানুষ বোঝে না, মেরে দিলাম ওকে, এই এদিকে এদিকে কি হুজুর আবার মারবেন নাকি, না না বাবা এই দুটো টাকা নে তুই যা বাড়ি যা, বাবা ছেলেমেয়ে খাওয়া গে, আয়া বাবা খাজা তু দেবি তু খোদি দেতা হায় দিলাভি দেতা হায়, হে খাজা বাবা তুমি কতই না মেহরবান আমার উপরে, তুই নিজেও দাও অন্যের পকেট থেকে নিয়ে আমার পকেটও দিয়ে দাও, দেখছেন আকিদারা কেমন, ও রাখে দিলে ওইটাই আকিদা কিছু চেঞ্জ হয়, এটা হলো জ্ঞানগত শির্ক, বুঝতে পারছেন তো, এটা হলো জ্ঞানগত শির্ক। এবার হলো এবাদতের শির্ক, দাসত্বে এবাদতের শির্ক, আপনি পাশে মসজিদও সিজদা করছেন, কবরও সিজদা করছেন, যান সামগ্রী মাজারে, ওই যে আপনার রাজশাহী শহরে লেখা আছে এখানে সিজদা করিবেন না, এটা গল্প আছে না বাংলায়, নৌকায় উঠেছে এক পাগল আর কিছু বুদ্ধিমান লোক, সবাই দেখলো এই পাগল ডিস্টার্ব করতে পারে, এই পাগল খবরদার জন্য নাচানাচি করিস না, তাহলে কিন্তু নৌকা ডুবে যাবে, পাগল বলছে মনে ছিল না, মনে করে দিলে শুরু করলাম নাচানাচি। তো যারা মোশরেক যায় জিয়ারাত করতে সামগ্রমে, ওদের যদি লিখি দেওয়া ইহাখানে শ্রদ্ধা করিবেন না, ঢুকেই বলবে আগে শ্রদ্ধাটা করিনি, তার অন্য কাজ করবে, হচ্ছেন কর্তৃপক্ষ বেশি গেল, আমি তো নিষেধ করেছি, শুনে কি করবো, ওই কর্তৃপক্ষ হেড যিনি আমাদের ডিসি বাহাদুর আসেনি, আর জনগণের পক্ষ থেকে আছেন আমাদের জনৈক আহলে হাদিসের নেতা, আমার মুখে এক মুখ দাঁড়ি আলহাজ কয়বা, তার ঠিক নেই, এদেরকে জবাবি দেওয়া দরকার না, এসব বদগুলোকে, এরা ধারী টিভির বদনাম করে, এরা সালাত সিয়াম হজের বদনাম করে, এটা হল এবাদতের শিরক, আল্লাহর এবাদত করছে, পীরের ওসিলায় সন্তান মুক্ত হবে, পীরের ওসিলায় মরাল, তাও জিয়েন্দা পীর হাতে একটা দোয়াটাও করতে পারে, বেটা মরা পীর মরেছে সে 1459 হিজরি খ্রিস্টাব্দে, ওই এখন সে পানি ফোড়া দিচ্ছে, আমি দেখলাম সামনে তেল ফোড়া দিচ্ছে, শিশি রেডি সব কিনে নিয়ে যাচ্ছে, এই যদি আকিদা হয় এটা উদ্দেশ্য হয়, এখানে পীরের কবরে সেজদা করছে, পাশে মসজিদ ওখানেই বানিয়েছে, আগে আমি মসজিদ দেখিনি, আমি তো বহুবার গেছি ওখানে, এবার গিয়ে দেখলাম মসজিদ আছে পাশে, যাতে ইমানদার লোকগুলো ইমান ধ্বংস করে দেয়, মসজিদের মনে রাখবেন সব মসজিদে ইবাদত করবেন না, সালাত আদায় করবেন না, কবরের সঙ্গে মিলিত যে মসজিদ, বিশেষ করে যেসব কবরগুলো পূজা হচ্ছে, ওই মসজিদ যদি ওই কবরের সঙ্গে ওই উদ্দেশ্যে একই কর্তৃপক্ষ একই কম্পাউন্ডে তৈরি হয়, আল্লাহর রাস্তায় আপনার সাথে সালাত আদায় করবেন না, বেরিয়ে এসে ঘাস বরাবর সেজদা করবেন, সমস্ত দুনিয়া আপনার জন্য সেজদার জায়গা মনে রাখবেন, সেজদার জন্য মসজিদ শর্ত নয়। কোন মুসলমান কোন মাজার সন্নিহিত কোন মসজিদে যদি সালাত আদায় করেন, আপনার সালাত কবুল হবে না, ওই কারণে মসজিদটা তৈরি হয়েছে মাজারের লোকজন যাতে বেশি আসে সেই উদ্দেশ্যে। আজকে জুমার দিন, নিঃসন্দেহে খান জানলে মাজারের সঙ্গে মসজিদে জুমার খুতবাও হচ্ছে, সে খুতবায় কি হবে জানেন? বাবাজির আগামীকালকে এখানে শুনে রাখো ওরস হবে, আমার বাবার রহমত ও বরকত বিতরিত হবে উদার ভাবে, যে চাও পরকালে মুক্তির জন্য সবাই দলে দলে চলে এসো, গরু নিয়ে খাসি নিয়ে আর মুরগা নিয়ে, আমার বাবা দোয়া তোমার বেঁচতে যাবে, কি চমৎকার খুদ্ হবে। আর আমার খুদ্ দিচ্ছে এখানে ওর বিরুদ্ধে হচ্ছে না, এটা হলো এবাদতের শির্ক, সাবধান থাকবেন, আপনার সন্তান মরে যাবে। তথাপি কলেরার রোগ থেকে বাঁচার জন্য, ডায়রিয়া থেকে বাঁচার জন্য, ক্যান্সার থেকে বাঁচার জন্য কোন কবরের নিয়তে আপনি কোশ্চিন করো এক পাশে মান্নাত করবেন না, ইবাদতের শির্ক। এরপর কি বললাম জানো, তিন নম্বরে তাসাররুফ, আল শির্ক আল ইসরাফিল তাসাররুফ, ব্যবহারগত শির্ক, বৈষয়িক জীবনে শির্ক। আপনি এদেশের প্রধানমন্ত্রী বা এদেশ বা ইউনিয়ন কাউন্সিলের কি বলে ওটাকে চেয়ারম্যান বা পৌরসভার কমিশনার বা মেয়র, আপনি মাশাআল্লাহ বড় মানুষ একটা, আপনার হাতে ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন, আপনি এই ক্ষমতাটাকে ব্যবহার করলেন কোন কাজে? আল্লাহ বিরোধী কাজে ক্ষমতা পেয়েছেন, দিলেন একটা মূর্তি বানিয়ে, প্রতিদিন রাত্রে সেখানে আগুন জ্বালানো হচ্ছে মূর্তি যাতে লোক দেখতে পায়, ওই উপলক্ষে আশপাশে বড় একটা ক্যাম্পাস তৈরি করলেন, বিশেষ দিনে মানুষ সেখানে যাবে, সেখানে গিয়ে ফুল দেবে, শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে, যেহেতু ক্ষমতা আছে। অন্যেরা যতই করুক, যেহেতু আপনারা ভোট দিয়েছেন, তাকে নামাতে পারছেন না পাঁচ বছরের মধ্যে, ওই পাঁচ বছর ধরে যত অপকর্ম করবে, সকল অপকর্মের একটা ভাগ ভোটার হিসেবে আপনার আমলনামায় লেখা হবে। সূরা নসা 85 নম্বর আয়াত পড়ে দেখুন, আল্লাহ বলছেন, যে ব্যক্তি ভালো কাজের পক্ষে সুপারিশ করে সে ওই ভালো কাজের অংশ নেকি পায়, আর যে ব্যক্তি একটা মন্দ কাজের পক্ষে সুপারিশ করে সে ব্যক্তি মন্দের একটা নেকি পায়। আপনার হাদিস শুনেন নাই, আদম পুত্র কাবিল হাবিলকে হত্যা করেছিল, পৃথিবীতে যত হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে সকল হত্যাকাণ্ডের পাপের একটা অংশ সেই আদম পুত্র কাবিলের আমল নামে লেখা আছে, আছে না হাদিসে? কাবিল তো দেখেনি যে রাজশাহী ইউনিভার্সিটিতে অমুক ছিল অমুক ছেলেকে হত্যা করলো, কিন্তু আল্লাহ বলে দিয়েছেন আগে, সাবধান এই হত্যাকারীরা, মানুষকে হত্যা করো না, মানুষকে আমি আদর করে নিজে হাতে বানিয়েছি, এই সুন্দর মানুষটা হত্যা করার ক্ষমতা তোমাকে নাই। যে ব্যক্তি একটা মানুষকে হত্যা থেকে বাঁচিয়ে দিল, জামিয়া, সে পুরো মানব জাতিকে বাঁচিয়ে দিল, বলুন সুবহানাল্লাহ। কারণ ওই মানুষকে হত্যা করা যাবে না, মানুষ যত পাপ করুক কিন্তু মৃত্যুর আগে তো সে তবা তো করতে পারে, যদি আপনি তাকে হত্যাই করেন ও তবাটা করবে কিভাবে? অতএব মানুষ হত্যা করা নিষিদ্ধ, শুধু সাংঘাতিক ধরনের নিষিদ্ধ কাজ। বাংলাদেশে এখন নমুনার খুন সস্তা হয়ে গেছে, যেখানে সেখানে মানুষ মেরে ফেলে দিচ্ছে, তুচ্ছ কারণে ভাই ভাইকে মারছে, বন্ধু বন্ধুকে মারছে, এমনকি ছোট কিশোররা পর্যন্ত অপরাধ করছে। সাবধান, ইশরাক তাসাররুফ, আপনার হাতে রাজনৈতিক ক্ষমতা আছে, আপনি এখন যা খুশি তাই করবেন। আগের প্রেসিডেন্ট করে গেলেন বাংলাদেশের শিক্ষা অধিক বাং, বাংলাদেশের সবচেয়ে বড় সাংগঠনিক শক্তি হচ্ছে সেনাবাহিনীর হাতে, তারা দারুণ চেন কমান্ডের মধ্যে থাকে, উদ্দেশ্য তাদের বাংলাদেশের স্বাধীনতাকে নিরঙ্কুশ রাখা, এর সীমান্তকে নিরাপদ রাখা। আমাদের বিডিআরদেরকে বলা হয়, এখন তো নাম দিয়েছে বিজিবি, এদের নামের পাশে লেখা দেখবেন সব সাইনবোর্ডে, সীমান্তের অতন্ত্র প্রহরী, তাই না? লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, বিডিআরদের তন্দ্রা বাসনা নিদ্রা বাসনা, ঠিক তো নাকি? এটা বলা যাবে? নাউজুবিল্লাহ মিন যালিক, ওটা অন্য সেন্সে বলা হয়, ঠিকই আছে, অসম্মতি কিছু নেই, সীমান্তের অতন্ত্র প্রহরী, এই হলো তাদের কাজ। সবসময় সশস্ত্র অবস্থায় তারা থাকেন, আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ ভাইরা, র্যাবের ভাইরা, সকলে এইভাবে থাকেন, অথচ এদের আনুগত্য কোথায়? আগুনের কাছে। এদের সর্বাধিনায়ক যিনি, তিনি হলেন বাংলাদেশের প্রেসিডেন্ট। বিশেষ একটা দিনে কি বলে ওটাকে সেনা কুঞ্জে তারা হাজির হন, এবং সেখানে গিয়ে সেনাবাহিনী দিবসে সামনে যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন, যে দেশের সেনাবাহিনীর সর্বাধিনায়ক আগুনের সামনে যে মাথা নিচু করে শ্রদ্ধা নিবেদন করেন, সেই দেশের সেনাবাহিনীর উপরে আল্লাহর রহমতের ফেরেশতাকে নেমে আসতে পারে? সংখ্যা কখনোই বিজয় এনে দেয় না, অস্ত্র কখনো বিজয় এনে দেয় না। তাই হয়তো তাহলে বিগত দিনে মুসলমানদের কোশ্চিনকালের জয়লাভ ঘটত না। 2,40,000 প্রশিক্ষণপ্রাপ্ত রোমকসর সেনাবাহিনীর বিরুদ্ধে মাত্র 40,000 মুসলিম সেনারা কিভাবে জয়লাভ করে চিন্তা করতে পারেন না। এ যুগেও দেখতে পাচ্ছেন আপনি সশস্ত্র এবং দুনিয়াবী যাবতীয় ক্ষমতার মালিক হওয়া সত্ত্বেও আমেরিকা ভিয়েতনামে 17 বছর যুদ্ধ করেও চূড়ান্ত পর্যায়ে বরং সেখান থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। ইরাককে তারা ধ্বংস করেছে ঠিকই, ইরাক তো লেজ গটিয়ে পালিয়ে আছে। আফগানিস্তানকে তারা ধ্বংস করেছে বটে, বহু মানুষ শহীদ হয়ে গেছেন, মারা গেছেন, দুনিয়াতে বিদায় হয়ে গেছেন, তথা আফগানিস্তান থেকেও তারা এখন লেজ গটিয়ে পালাচ্ছে। অতএব অস্ত্র শক্তি কখনো বিজয়ের মাপকাঠি নয়, বিজয়ের মাপকাঠি আল্লাহর পক্ষ থেকে আসে, সেখান থেকে নাজিল হয়। একাই জিব্রাইল একাই যথেষ্ট বাংলাদেশের সীমানা রক্ষা করার জন্য, লাখো লাখো সেনাবাহিনীর কোন প্রয়োজন নাই। এরপরও থাকতে হয় দুনিয়াবী স্বার্থে। এখন যদি আমাদের আকীদা হয় আগুনের কাছে, আগুন তুমি আমাকে বাঁচাবে, আল্লাহ রহমতের ফেরেশতা উঠিয়ে নেবেন, আপনার সেনাবাহিনী অবশ্যই পরাজিত হবে, অবশ্যই ব্যর্থ হবে। অতএব আমাদের এই যারা দায়িত্বশীল আছেন তাদের তওবা করা উচিত। ওই আগুনের কুণ্ড ভেঙে ফেলো, শিখাও নির্বাণ উড়িয়ে দাও, ওখানে তওবা করে উড়িয়ে দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করো, হে আল্লাহ তুমি বাংলাদেশের সেনাবাহিনীকে এই দেশকে রক্ষার জন্য তুমি সাধ্যমতো তৌফিক দান করো। আল্লাহ আমাদের সেনাবাহিনী যেন সবসময় এদেশের সীমান্ত রক্ষা করার জন্য, এদেশের স্বাধীনতা রক্ষার অটুট মনোবল নিয়ে যেন তারা দাঁড়িয়ে যেতে পারে। কারণ এই মাঠেটুকুই সারা ওয়ার্ল্ডের মধ্যে বলা যেতে পারে এটা পবিত্র বলা যেতে পারে, এই জন্য যে এইখানে যদি আজকে মুসলমানদের এই স্বাধীন রাষ্ট্রটি না থাকত তাহলে আমরা এখানে স্বাধীনভাবে আজকে খোদবাও দিতে পারতাম না, আমরা স্বাধীনভাবে কোন ওয়াজ মাহফিল করতে পারতাম না, এমনকি আপনি মসজিদে মাইকে আজানটাও দিতে পারতেন না যদি বাংলাদেশ স্বাধীন না হয়তো। পাশাই পশ্চিমবঙ্গ তারা বাংলায় কথা বলে, জানত দেখি মাইকে আদান দেওয়ার জন্য আপনার মাথা কাল্লা উড়িয়ে দেবে, অত সস্তা না। অতএব এই স্বাধীনতার মূল্য আছে, এই মূল্যকে রক্ষা করতে গেলে আল্লাহর কাছে আপনাকে প্রার্থনা করতে হবে, আল্লাহর সাহায্য নিয়ে আপনাকে কাজ করতে হবে, আগুনের সাহায্যে মাপ পাবেন না। অতএব ক্ষমতা আছে বলে যা খুশি করবেন না। আরেকটা বিষয় হল তাহকিমুল আকল আলা শারা, ইসলামী শরীয়তের উপরে নিজের জ্ঞানকে স্থান দেওয়া। আপনার হাতে ক্ষমতা এসেছে, আল্লাহ কিন্তু হারামকে আপনি হালাল করে দিলেন, আল্লাহ বলতে সুদ হারাম, আপনার হাতে ক্ষমতা আছে সুদকে হালাল করে দিলেন, আল্লাহ বলতে জেনা ব্যবসায়ী হারাম, আপনি মাশা আল্লাহ সরকারি প্রোটেকশন দিয়ে প্রত্যেক ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার বেশশালা বানিয়ে দিলেন পতিতা পল্লী। কাল দেখলাম বঙ্গোপসাগরের ধারে পশুর নদীর তীরে বাণীশান্তা পতিতা পল্লী, লজ্জায় ছেলেকে বললাম না এটা হলো সেই পতিতালয়, আমি জানি কাউকে বলি নাই। এগুলো সবই করা হচ্ছে সরকারের পক্ষ থেকে, এটা হবে না, আপনি এটা পারেন না। আপনারা তো আল্লাহ ক্ষমতা দিয়েছেন আপনাকে পরীক্ষা করার জন্য, যারা এই যতটুকু ক্ষমতার মালিক দয়া করে আল্লাহর সঙ্গে শিরক যুক্ত কোন কাজ করবেন না। এতদিন ধরে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে নাকি শহীদ মিনার ছিল, এবারে শুনতে পাচ্ছি মাদ্রাসার সামনে লাগানো হবে, এখানে শহীদ মিনার হবে, আমাদের হুজুররা আমাদের শিক্ষকরা সবাই গিয়ে সেখানে মাথানাদ করবেন বছরে একটা বা দুটা দিন, এটা কি পারা যাবে? হ্যাঁ দেখলাম তো 48তম জন্মবার্ষিকী আইল্যান্ডসের বিখ্যাত মাদ্রাসা, আমার নিজে হাতে যে মাদ্রাসা করা, সেখানে 48 পাউন্ড ওজনের কি হল ওটাকে কেক কাটা হল এবং তার সেই বিশেষ প্রিয় ব্যক্তিটির দীর্ঘজীবন কামনা করা হল। এটা কি আইল্যান্ডসের লক্ষণ? এটা কি কোন ইমানদারের লক্ষণ? কেক কাটলে তোমার ছেলের জীবন লম্বা হবে তোমাকে কে বলেছে? কেক কাটা কাদের সুন্নত? ইহুদি নাসারাদের সুন্নত। তুমি দোয়া করতে পারো না, আল্লাহ আমার সন্তানকে তুমি দীর্ঘজীবী করো এবং তাকে সুস্বাস্থ্য দান করো এবং তার দ্বারা তুমি দুনিয়া আখিরাতের কাজ নাও, এই দোয়া করতে পারো না? প্রতিটি পদে পদে ইশরাক ফিল তাসাররুফ আছে, উদাহরণ দিলে বহু লম্বা হবে। আসুন এবার 3 নম্বরে 4 নম্বরে ইশরাক ফিল মুহাব্বাহ, ভালোবাসা শিরক। আগেই বলেছি ইব্রাহিমের উদাহরণ দিয়ে, ইব্রাহিম কাল্লাপ পরীক্ষা করতে চেয়েছিলেন, দেখি আমার ইব্রাহিম আমাকে বেশি ভালোবাসে না তার জীবনের একমাত্র সন্তান ইসমাইলকে বেশি ভালোবাসে। পরীক্ষা হয়নি, পরীক্ষা কি ইব্রাহিম জিতেন নাই? নিজে বলছেন ইয়া বোনাইয়া ইন্নি আরাফিল মানামে আন্নি আসবাহুকা ফানজুর মাযা তারা, হে আমার সন্তান আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবা করছি, বলো তোমার রায় কি? বাপ কি কোন ছেলেকে রায় চায় যে তোমাকে আমি হত্যা করব? ছেলে এমন চমৎকার জবাব দিচ্ছে, ইয়া আবাতিফ আলমা তুমরা সাতাজুনি ইনশা আল্লাহু মিনাস সাবরিন, হে আব্বা আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে, কারণ নবীর কাছে স্বপ্ন মানে ওটাও নির্দেশ, আপনি তা করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহ রাসূল বলছেন যদি ওই দিন ইসমাইল ইনশাআল্লাহ না বলতো ইসমাইল কোরবানি হতে পারত না, ভিতরে অবাধ্যতার সৃষ্টি হয়ে যেত, সে লাভ দিয়ে চলে যেত পাহাড়ের মাথায়। এই 99 বছরের বাপ কষ্টেন কালো এই 13 বছরের বাচ্চাকে তাড়িয়ে ধরতে পারত না, ছেলে তো পাহাড়ের মাথায় বাবর ঢুকাম করে। পিতা ইব্রাহিম মতো পিতা ইসমাইলের মতো সন্তান যদি কখনো বাংলাদেশে হয় তাহলে এদেশের ইতিহাস সত্যিকার অর্থে সোনার বাংলার ইতিহাস হিসেবে গড়ে উঠবে। এটা মহব্বতের পরীক্ষা। আপনার কাছে 10 টাকা চাওয়া হয়েছে, ওই সামনে ফকির বসে আছে, 10 টাকা দিবেন কি দিবেন না ভাবছেন, এই 10 টাকা নিয়ে নওদাবাড়া থেকে একটা চকলেট কিনে গেলে আমার বাচ্চা খুশি হবে, আর এই ফকির মানুষটা বসে আছে, হা হা একটা মহিলা দুস্থ মহিলা হয়তো বা কয়েকদিন খায়নি। আল্লাহ বলছেন দেখি তোমার পরীক্ষা কি, এক বিবেক বলছে এই 10 টাকা এই গরিব মহিলাকে দেই, কিন্তু নফস বলছে আরে বাবা রাখো তো বহু লোক দেওয়ার আছে, তুমি 10 টাকা দিয়ে বাচ্চার জন্য চকলেট কেন। পরীক্ষা হলো মহব্বতের, কাকে পরীক্ষা করছেন, আল্লাহকে বেশি মহব্বত করছেন না আপনার সন্তানকে বেশি মহব্বত করছেন, এটাও কিন্তু একটা পরীক্ষা। 10 টাকা চকলেট দিয়ে আল্লাহ পরীক্ষা করছেন, হ্যাঁ আপনি দিবেন না ওটা দিয়ে দিলেন এখানে। এই পরীক্ষা আল্লাহ নবীর জীবনে ঘটেছে, যুদ্ধ হয়েছে, ঘোষণা হয়ে গেছে মুতার কি বলে ওটাকে, ওই শেষে তবুকের যুদ্ধ হবে, কিছুই নাই, 30,000 সৈন্য, খানার ব্যবস্থা নেই, পরনের ব্যবস্থা নেই, পরিবহনের ব্যবস্থা নেই, 1,000 মাইল রাস্তা যেতে হবে। আল্লাহ নবী বসে গেলেন, তখন তখন ব্যাংক ব্যালেন্স করা ছিল না, সঞ্চয় মঞ্চে নাই, মোটরি বাবা তোমাদের যা যা আছে নিয়ে আসো, যুদ্ধ শুরু হয়ে যাবে কদিন পরেই, যেতে হবে আমাদেরকে শুধু সিরিয়াতে, এগিয়ে আসো, সবাই দান করছে। ওসমান গনি এত দিলেন তাকে জয়েশ ওসমান বলা হয়েছে। আবু বকর সিদ্দিক তার সংসারের যাবতীয় সম্পদ নিয়ে হাজির করলেন, ওমর ফারুক তার পরিবারের সংসারের যাবতীয় সম্পদ অর্ধেক করে সব নিয়ে এলেন, এমনি করে দানের প্রতিযোগিতা শুরু হয়ে গেল। একদিন দুদিন তিন দিন একটা ছোট্ট লোক হাতে ছোট্ট থলি নিয়ে দাঁড়িয়ে আছে দূরে, আল্লাহ নবী খেয়াল করেন কিন্তু লোকটা দেয় না চলে যায়। তৃতীয় দিন লোকটা দাঁড়িয়ে আছে, আল্লাহ নবী বলছে এ বাবা তুমি দাঁড়িয়ে আছো কেন, ভয়ে ভয়ে কাছে আসছে কি হয়েছে, বলে এই সারাদিন মজুরি খেটেছি প্রচন্ড দাবদাহে আমার সন্তানদের মুখের গ্রাস কেড়ে নেই, আমি এখানে দান করার সাহস আমার হয়নি, যদি এখানে আমি দান করি এক থলি খেজুর আমার সন্তান আমার পরিবার না খেয়ে থাকবে, তাই পরিবারের মহব্বতে দুদিন দান করতে পারেনি, কিন্তু আজকে আমার মন চাচ্ছে আমি অবশ্যই দান করব, পরিবারের দায়িত্ব আল্লাহ নেবে। আল্লাহ নবী তার ছেলেটা নিজে হাতে নিলেন, নিয়ে উপরে ছেড়ে দিয়ে বললেন দেখো হে আমার উম্মত তোমাদের সকলের দানের উপরে এই গরিবের দান আল্লাহ কবুল করে নিলেন। এটা মহব্বতের কোরবানি খেতে দেন নাই, এটা ইসরাফিল মহব্বত। খবরদার আল্লাহ আল্লাহর কোন নির্দেশ আসলে, আল্লাহর পথে দানের আল্লাহর পথে কাজ করার কোন সুযোগ আসলে ওটাকে সবসময় অগ্রাধিকার দিবেন, নিজের পরিবার নিজের সন্তান নিজের অন্য কোন স্বার্থকে অগ্রাধিকার দিলে কিন্তু সেখানে আপনি শিরকে পতিত হয়ে যাবেন। এবার আসুন ইসরাফিল আদা, এটাও আগে বলেছি খালি স্মরণ করে দিই, নাম রাখার ব্যাপারে অন্য কোন কাজকর্ম করার ব্যাপারে হিসাব করবেন যে ঠিক হচ্ছে কিনা। মাদার বক্স মানে কি, মাদারি পীরের দয়ায় আমি সৃষ্টি হয়েছি, মাদার বক্স আমাদের রাজশাহী ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা না, ওর বাবা মা হয়তো মোশরক ছিল, ওর নিঃসন্দেহ আহলেদ ছিল না, আহলেদ ঘরের সন্তানের কোন মাদার বক্স নাম হয় না, মা মাদারি তুমি আমার একটা সন্তান দিও, সন্তান হয়েছে কিন্তু আল্লাহর রহমতে, ও ভাবলো মা মাদারির দোয়াতেই তাবিজের বরকতেই সন্তান হয়েছে। এখন কিছু আলম ওলামা বেরিয়েছে সাবধান থাকবেন, তাদের বই আছে বাজারে, গর্ভবতী মায়েদের উরুতে তারা তাবিজ বেঁধে দেন, তাবিজে কি লেখা থাকে জানেন, ওয়াজিনাল মাফিয়া তাখাল্লাত ওয়াজিনাল হকাত, এটা আছে না 4-5টা আয়াত লিখে দিয়ে এখানে মায়ের উরুতে বেঁধে দিতে হবে, কেমন জায়গাটা চিন্তা করুন, আপনার গর্ব খালাস হয়ে যাবে, সিজার মিজার কিছুই লাগবে না, সুন্দর সন্তান হয়ে যাবে। এই সমস্ত শিরিক করা হচ্ছে তাবিজ দিয়ে। মানে আল্লাহকা তামিমাতান ফাকাত আশরাকা, যে ব্যক্তি তাবিজ লটকালো সে শিরিক করল, খবরদার গলায় ঝুলান আর কোমরে ঝুলান আর হাতের এই বাজুতে ঝুলান আর উরুতে ঝুলান না কেন, যদি আপনি তাবিজ ঝুলান তার উপরে আপনি ভরসা করে যান অবশ্যই আপনি মোশরিক হয়ে গেলেন। এটা কিন্তু আমাদের সমাজে অভ্যাস হয়ে গেছে, এই অভ্যাসগত শিরিক থেকে বেঁচে থাকুন। এই 5 রকম শিরকের কথা বললাম, আল্লাহ রাসূলের নিষেধাজ্ঞা শুনুন, ইয়া মুআজ লা তুশরিক বিল্লাহ, হে মুআজ বিন জাবাল খবরদার আল্লাহর সঙ্গে শিরক করবে না। ওয়াইন হুররিকতা ওয়াইন কুতিল ওয়াইন কুতিআতা আও হুররিকতা, যদিও তোমাকে কেটে টুকরা টুকরা করা হোক অথবা তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হোক, এই কঠিন অবস্থা যদি আপনি পড়েন তথাপি পরিস্থিতির দোহাই দিয়ে যেন শিরিক করবেন না। শহীদ মিনারে আপনি যে ফুল দিচ্ছেন আর হুজুর যে কোরআন খানি করছেন, হবে? ইসলামী দল যারা করেন তারা জায়েজ করে ফেলেছেন, হ্যাঁ ওটা করা যেতে পারে, ওতে নেকিও নাই গোনাও নাই, কি চমৎকার ফতোয়া, বড় বড় আলেম, আপনি কি করবেন? সাবধান, পা ফেলবেন, প্রতিটি কাজের হিসাব আল্লাহকে দিতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরকের মহাপাতক থেকে মুক্তি দান করুন, এবং আমাদের কাজে কথায় প্রতিটি ক্ষেত্রে যে পরীক্ষা আমাদের দিতে হচ্ছে পরীক্ষা যেন আল্লাহ পাক আমাদেরকে উত্তীর্ণ করেন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করেন মৃত্যুর পরে। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।